الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال: خصال ست، ما من مسلم يموت في واحدة منهن إلا كانت ضامنا على الله أن يدخله الجنة. قاستكات قاستكون قاستنا چھوٹی، خصال ست چھوٹی، خصلت چھوٹی، شباب ছয়টি কাজ। এই ছয় কাজের মধ্য থেকে কোন একটি কাজের অবস্থা যদি কেউ মারা যায় তাহলে সে আল্লাহর জিম্মাদীন হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ছয় গুণের মধ্যে কোন একটা গুণ তোমার মধ্যে আছে, কোন একটা কাজ করছো এই ছয়টি কাজের মধ্যে, আর এই অবস্থায় তুমি মারা গেছো, আল্লাহর জিম্মাদীন হয়ে গেছো, আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমি তোমাকে জিম্মা নিলাম, একটা বললাম আমি সেন্টারে নাও, কথাবার্তা হয়ে গেছে, অসুবিধা নাই, আমার ডিউটি অনুযায়ী হজ সাহ একটা কথা বললাম, আমি বললাম তোমার ঠিক আছে, তোমার রুল ঠিক আছে, আর সেন্টার আল্লাহ তৌফিক দিয়েছেন সব কথা বলতে, সেন্টার আমাকে অনুমতি খারাপ এদেরকে নিয়ে যাও, আমি তোমার কাছ থেকে পেপার নিয়ে বলছি ইনশাল্লাহ খালাস। তো যদি আমি এরকম কাউকে বলি সে বিশ্বাস করবে ও গায়া, হ্যাঁ আমি তো স্বাভাবিক মানুষ, তবু অনেকের বিশ্বাস এরকম বললে হয়ে যাবে, না বললে নেই বেশিরভাগ। আমার কাছে সেন্টারের পক্ষে থেকে তৌফিক, আমি তো না, কিন্তু মানে উনি যখন বলে দিয়ে হয়ে যাবে, তুমি তোমার রুল অনুযায়ী আসো, আমি বলবো ছয় গুণের মধ্যে কোন গুণ তুমি তোমার মধ্যে আছে, আর এই অবস্থায় যদি তুমি মারা যাও তো তাহলে তুমি আল্লাহ জিম্মায় চলে যাবে, আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। ব্যাপারটা বুঝছেন? ভালো একটা লোক যদি বলে আপনি বিশ্বাস করবেন না, উনি যখন বলে দিয়েছেন হবে, আমার মুদির আমি দেখেছি, আল্লাহ তাকে জেজায় খের দান করুন, মানে যে কথা বলেন তা হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, উনি ওয়াদা খেলামি করেন আমার সাথে, যত ওয়াদা করেছেন বলে না তো না না না হ্যাঁ আল্লাহ তুল তো এই ছয় গুণ কি বলছেন? فإن مات في وجهه كان ظالمًا على الله، الله أكبر، কেউ জিহাদের জন্য বের হয়েছে এই অবস্থায় যদি সে জিহাদের দিকে আছে পালাচ্ছে জিহাদের পথে অগ্রসর, আর এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে আল্লাহর জিম্মাদীন হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটা যখন এটা হয়তো আমরা পারবো না, কিন্তু পরে আরেকটা মজুদ আমরা পারবো, বেশিরভাগই পারবো। দেখেন রাজুলুন তারিয়া জানাজাতান ফাইন মাতা ফি ওয়াজহিহি কানা দামিনান আলা আল্লাহ, কেউ জানাজার অনুসরণ করেছে, জানাজার অনুসরণ এই পথে আছে, আর যদি মারা যায় তাহলে সে আল্লাহর জিম্মাদীন হয়ে গেল, মানে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়ারাজুলুন আদা মারিদান ফাইন মাতা ফি ওয়াজহিহি কানা দামিনান আলা আল্লাহ, কোন রোগ গেছে কোন রোগীকে দেখাশোনা করার জন্য, রোগীর সেবা করার জন্য। যদি আপনার নিয়ত খালি হসপিটালে যান, দেখে আসি রোগটি এরকম অসুস্থ, আর এই অবস্থায় আপনি মারা গেছেন, আপনি আল্লাহ জিম্মা দিন, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ আকবার। আরেকটা এগুলো সব আমরা করতে পারি, আর এইটা তো আর পরিষ্কার নাই, ওয়াজুলুন তাওয়াদ্দা ফাহসান আলওয়ুদু ثم خرج الى المسجد لصلاته فان مات في وجهه كان ضامنا على الله। ওই ব্যক্তি যে ওযু করলো, সুন্দর করে ওযু করলো, তারপরে সালাতের জন্য মসজিদের দিকে বের হলো, আর এই অবস্থায় যদি মসজিদমুখী অবস্থায় মারা যায়, সালাতমুখী অবস্থায় মারা যায়, তাহলে সে আল্লাহ জিম্মাদিন হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। নিয়ে না হজের সময় আসে, বড় দুঃখ লাগে, এখন আবার তোবা করো, এখন তোবা করবার সময় নাকি নিজেই তোবা করো। সারা বছর সালাত সালাত সালাত, একদিন আসছে ভাই দুই হোক তিন হোক, কেউ কেউ এক হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, কি ফায়দা হবে হজ করে? হজ তোমার ফরজ আদায় হবে, এটা ইশকাল নেই, কিন্তু কই নামাজ? এক হোক জিন্দগিতে, এক হোক একবার হজ ফরজ, আর প্রত্যেক দিন পাঁচ হোক সালাত ফরজ। সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি, সালাত নাই আর হজ। আবার সে আপনি আমাকে নিয়ে যাবেন উস্তাদ, আর নাই রশিদ ভাই যে যেভাবে বলে কোথাও হলো, অবশ্যই সালাত পাঁচ ওয়াক্ত পড়তে হবে, আর না এখান থেকে আমার পাঁচ ওয়াক্ত যদিক্ষণ বলবে না যে আমি আমার তবা ঠিক আছে মুখ পর্যন্ত নামাজ পড়বো, হ্যাঁ তখন পর্যন্ত প্রায় পেপার দেওয়া হচ্ছে না, সবাই বলে অঙ্গীকার করে নিচ্ছে, ঠিক কিনা? বাকি আমি আমার দায়িত্ব আদায় করি। ورجل اتى اماما لا ياتيه الا ليعزره ويوقره فان مات في وجهه ذلك كان ضامنا على الله। যদি কোন ব্যক্তি কোন ইমামের কাছে আসে, রাষ্ট্রপ্রধানের কাছে আসে, কেন আসে? তার শক্তি বাড়াবার জন্য, তার ইজ্জত বাড়াবার উদ্দেশ্যে আসে। দেখেন আমাদের তো সব উল্টা, শুধু রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে করি আমরা, রাষ্ট্রপ্রধানের জন্য দোয়া দোয়া করি না, তাহলে দেশের উপর রহম হবে কি? রাষ্ট্রপ্রধানও তার জনগণের জন্য দোয়া করবে, আর জনগণও রাষ্ট্রপ্রধানের জন্য দোয়া করবে, তাকে বুঝাবে। এখন যদি কেউ এরকম হয়, রাষ্ট্রপ্রধানের কাছে গেছে বড় লোক ওকে বুঝাবার জন্য, দিনের সাহায্য নেওয়ার জন্য বা এরকম, এখন হয়তো বলবে না ওই পার্টি হয়ে গেছে, এই আমাদের অবস্থা, কিরকম রাজনীতি এখানে কি এসছে? رجل اتى اماما لا ياتيه الا ليعزره ويوقره। ওই ব্যক্তি যে ইমামের কাছে আসলো, ইমাম বলতে ছোট ইমাম না, বড় ইমাম, আবার নেতা, তো রাষ্ট্রপ্রধান উনি হচ্ছেন আসল ইমাম, বড় ইমাম, যে কোনো কেউ মুসলমান আসলেন তাকে বোঝাবার জন্য, তার শক্তি বৃদ্ধির জন্য আসলেন, তাকে সম্মান দেওয়ার জন্য আসলেন। তো এই অবস্থায় আপনি মারা যান, কালা দামিন আল্লাহ, আপনি আল্লাহ জিম্মা দিন, আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দেহ তো গণতান্ত্রিক সিস্টেম, যে সিস্টেম আছে এটা কিসের? রাষ্ট্রপ্রধান যদি ভালো করে তবু বলে খারাপ, খারাপ তো আমি বললাম খারাপ বেশি, কিন্তু যেটা ভালো করে ভালো করতে হবে, বলতে হবে না ওইটাও খারাপ, কিরকম গণতান্ত্রিক সিস্টেম? কিন্তু ইসলাম দেখবেন হাদিসটা আমার না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। এরপরে আরেকটা, এটা আমাদের সকলের জন্য জরুরি, ওয়াজুরুন ফি বাইতিহি লা ইগতাবু মুসলিমান ولا يجر اليهم سخطا ولا نقمه فان مات كان ضامنا على الله। যদি কোন ব্যক্তি তার বাড়িতে থাকে, কোন মুসলমানের গীবত করে না, কোন মুসলমানের সাথে এমন কাজ করে না যার কারণে সে তার উপর রেগে যায়, সুবহানাল্লাহ, আর এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে আল্লাহর জিম্মাদিন, আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন এটা আমাদের সকলের জন্য জরুরি কিনা কিন্তু আমরা করতে পারি না। গীবত তো আছেই, আর রাজনৈতিক অঙ্গনে যদি গীবত না করে হয় না, এমন কি বলে দেখবেন দিনই মজলিস ও গীবত না করলে মিছিল হয় না, ঠিক কিনা? গীবত করলে সবাই ওই পার্টির লোক সবাই, গীবত নাই তো মানুষের কাছে ভালো না বলে বক্তব্যটা মজবুত হলো না। এই যে হাদিসটি আমি আপনাদের কাছে পেশ করেছি, শেখ হাসিউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লাস্টে তিনি বলেছেন একদম লাস্টে, এই হাদিসটি পূর্বে আমি দাইফ সাব্যস্ত করেছিলাম, পরবর্তীতে বিভিন্ন কারণে পর্যবাদ আনাল হাদিস সহিহুন বি তারিকিহি ওয়া শাহিদিহি, হাদিসটি বিভিন্ন সনদের কারণে শাহিদের কারণে হাদিসটি সহিহ সাব্যস্ত হয়েছে। অতএব আগে দাইফ জামে ছিল, এখন হয়ে যাবে কোন জায়গায় সহিহিল জামে। তো যার কাছে এই বই আছে তিনি বলছেন সে যেন এটা সহি সাব্যস্ত করে, আলহামদুলিল্লাহ। এই হাদিস আপনারা শুনলেন, অর্থ কিন্তু সহি একদম স্পষ্ট। দেখেন তো আল্লাহর পথে জিহাদ ব্যবস্থা এটা মারা যায় ইস্কার নেই, জানাজা এর সলাত বা জানাজার অনুষ্ঠানের জন্য বের হয়েছে আর মারা গেল আল্লাহর জিম্মা দিন, আল্লাহু আকবার। রোগীকে দেখতে গেল আর মারা গেল, এটা উল্লেখ করলো না? উজু করলো, নামাজে যাওয়ার সুন্দর উজু করলো, নামাজে যাচ্ছে বা নামাজের অবস্থায় আছে, এই অবস্থায় আছে আর মারা গেছে, আল্লাহর জিম্মা দিন। তাই কখনো কখনো আমরা দেখতে পাই মুসলমান নামাজের অবস্থায় সেজদার অবস্থায় মারা গেছে, আছে কিনা? এখানে যে একজন ইমাম মোহাম্মদ আল ফরিদ রাহিমাহুল্লাহ নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে আমরা যেভাবে ঘুরে বসি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা তাসবিহ ইত্যাদি পড়েছেন, পড়ছেন আর মারা গেছেন, জোরে পড়ে গেছে মারা গেছেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার। উনি ইমামের কাছে গেলেন, নেতার কাছে গেলেন, রাষ্ট্রপ্রধানের কাছে গেলেন তার শক্তি বাড়াবার জন্য, তাকে হক বুঝাবার জন্য ইত্যাদি, নিয়ে যদি হালিস হয় আর যদি মারা যায় আল্লাহর জিম্মা দিন, আপনি কোথায় যাবেন? জান্নাতে। আপনি আপনার বাড়িতে বসে আছেন, কারো বিপদ করেন না, কারো কোনো ক্ষতি করেন না, এমন কাজ করেন না যার ফলে সে আপনার প্রতি রেগে যায়, আর এই বসে আপনি মারা গেছেন, আপনি জান্নাতি, সুবহানাল্লাহ। সব কথা এমনি বুঝে যায় সহি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।